السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير আল্লাহ পাকের সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়ত দান করেছেন। আকাশ জমিনে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা সৃষ্টি করেছেন আমাদের উপকারের উদ্দেশ্যে। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত বিধান নিয়ে এসে মানুষকে সঠিক পথ দেখিয়েছেন। আমাদের তাফসীর হবে সূরা সাবা থেকে। এই সূরা মক্কি সূরা, আর এই সূরার বিষয়বস্তু যেমন মক্কি সূরাগুলির বিষয়বস্তু তৌহিদ, আল্লাহ পাকের একত্ব, এবং তৌহিদ আল্লাহর একত্ব সম্পর্কে যেসব সংশয় সন্দেহ তাদের সেগুলি নিরসন করা, আখেরাত পরকাল সম্পর্কে এসে যেহেতু তারা গাফিল ছিল বা অবিশ্বাসী ছিল, মরে গেলে শেষ হয়ে গেল, পরকাল সম্পর্কে যেসব সংশয় সন্দেহ তাদের সেগুলিকে দূর করা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূল মানতে রাজি ছিল না, কোরআনকে আল্লাহর কিতাব মানতে রাজি ছিল না, সুতরাং এই বিষয়গুলিকে স্পষ্ট করা। এই ক্ষেত্রে উপদেশমূলক কিছু ঘটনা বলি। এই সূরাই সৎ লোকদের ঘটনা বলে আল্লাহ ফাকর রব্বুল আলামিন এ কথা শিখাতে চেয়েছেন মানব জাতিকে, যে প্রভাবশালী হলেই, বেশি পয়সার মালিক হলেই, আর নেতৃত্বের অধিকারী হলেই যে আল্লাহ পরকালকে অস্বীকার করে দিতে হবে এমনটা নয়। দাউদ সুলাইমানকে আমি আল্লাহ অনেক কিছুই দিয়েছিলাম যা তোমাদের দিনই, তারপরে তারা আল্লাহ ফাকর রব্বুল আলামিনের কৃতজ্ঞ বান্দা ছিলেন তারা। পক্ষান্তরে সাবাবাসীরা যারা তোমাদের মতো অবাধ্য হয়েছিল, আর এত সুখ শান্তি তাদেরকে দিয়েছিলাম, তারপরে যখন অবাধ্য হয়েছিল আর তারা ফিরে আসেনি তওবা করে আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে, তখন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম, তাদের ঘটনা বলি উপন্যাসে পরিণত হয়েছিল। সুতরাং তোমরা এখন রাস্তা নিয়ে না, কোন রাস্তা নেবে? দাউদ সুলাইমানের রাস্তা নেবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর রাস্তা নেবে, নাকি পাপিষ্টদের রাস্তা নিয়ে সাবাবাসীর মতো তোমরা ধ্বংস হবে? শুরু করি তাফসীর। মহান আল্লাহ ইরশাদ করছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর যিনি মালিক একমাত্র, ওয়া লাহুল হামদু ফিল আখিরা, আর পরকালে একমাত্র সমস্ত প্রশংসা তার। শুধু পরকালের সাথে আল্লাহ কেন খাস করলেন এই আয়াত? এই জন্যই যে পরকালে আল্লাহ ছাড়া কারো প্রশংসা গণগান বিশ্বাসীও করবে না, আর অবিশ্বাসী কাফের মুশরিক মুনাফিকও করবে না। তখন তারা স্পষ্ট বুঝতে পারবে যে হায় রে, ভুল করেছি, আল্লাহ ছাড়া অন্যকে ধরে অথবা পেট পূজা করে আর নাস্তিক হয়ে বড়ই ভুল করেছে। নাস্তিকও তখন আল্লাহর গুণগান করবে, কিন্তু আর সংশোধনের রাস্তা নেই। পক্ষান্তরে দুনিয়াতে অনেকের প্রশংসা গুণগান চলছে, অমুক রাজার প্রশংসা, অমুক রাষ্ট্রনেতার প্রশংসা, অমুক ধনাঢ্যের প্রশংসা দুনিয়ার মধ্যে এক নম্বরে এখন আছে, এসব প্রশংসা অনেক হচ্ছে। আহওয়াল হাকিমুল খাবির, আর সি আল্লাহ বড় প্রজ্ঞাবান এবং তিনি সূক্ষ্ম খবর রাখেন। ইয়ালাম আয়ালাজু ফিল আরদ, পৃথিবীতে যা কিছু প্রবেশ করে আল্লাহ জামানে দাখালা, ভূমিতে জমিনে যা কিছু ঢুকে তাও আল্লাহ জানেন, অমা ইখরুজু মিনহা, আর জমিন থেকে যা কিছু উদ্গত হয় বের হয় তাও আল্লাহ জানেন, অমা ইয়ানজালু মিনাস সামা, আকাশ থেকে যা নেমে আসে তাও আল্লাহ জানেন, অমা ইয়ারুজু ফিহা, যা আকাশে উঠে তাও আল্লাহ জানেন, ওয়াহুয়ার রাহিমুল গাফুর, তিনি হচ্ছেন বড় দয়াবান আর বড় মার্জনাকারী। এখন এই বিষয়গুলি সম্পর্কে চিন্তা করেন, জমিতে যা প্রবেশ করে তাও আল্লাহ জানেন। কি প্রবেশ করে? বৃষ্টি বর্ষণ হলে পানি জমিনে যায়, মাটির ভিতরে যায়, এছাড়া মানুষ মারা যায় তখন মাটিতে দাফন করেন, কে দাফন হইলো, কোথায় দাফন হলো, অনেক সময় আত্মীয় স্বজন জানতে পারলো না, কিন্তু আল্লাহ সব জানছেন যে কোথায় কে মরেছে, কোথায় কোন মাটিতে কোন পানিতে ডুবলো, কোথায় ধ্বংস হইলো, আল্লাহ জানছেন, কোথায় হারালো যা মাটিতে ঢুকে। এছাড়া বহু জিনিস, বীজ, বীজ বলতে পারেন, কোন গাছের বীজ কোথায় পড়লো, পাখি খেয়ে পড়েছিল না, মানুষ কোথাও ছিটিয়েছিল না, মানুষের কাছ থেকে অনিচ্ছাকৃত পড়েছিল এই বীজ, যে এই গাছ বেরিয়েছে আপনি জানেন? আপনার বাড়ির উঠানে আঙিনাতে গাছ জন্মাচ্ছে, খবরই রাখেন না যে এই বীজ কোথা থেকে আসলো আর কীভাবে এই গাছ জন্মালো, আল্লাহ জানেন। যা জমিন থেকে বের হয় উদ্গত হয়ে আসছে, আল্লাহ জানেন কোনটা উদ্গত হবে কোনটা হবে না। তারপরে যা বেরিয়ে আসবে, পৃথিবী যখন ধ্বংস হবে আর আল্লাহ পাক বিচার দিবস কায়েম করবেন, বেরিয়ে আসবে, আল্লাহ জানেন কে কোত্থেকে বেরিয়ে আসবে আর কী অবস্থায় বেরিয়ে আসবে। অমায়ান জুলেমিনাস সাম, আকাশ থেকে নেমে আসে আল্লাহ ফাকর রব্বুল আলামিন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় আর আকাশ থেকে অসংখ্য ফেরেশতা আসেন দুনিয়ার খোঁজ খবর এবং মানুষের রিপোর্ট লিখার জন্য আসেন ফেরেশতারা, আবার আল্লাহ পাকের ওহী আসে আসমান থেকে, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন, মালাকুল মওত নেমে আসে পৃথিবীতে মানুষের আত্মা হরণ করার জন্য, যখন যার সম্পর্কে আল্লাহর নির্দেশ হয় ইত্যাদি, যা ওপরে যায় মানুষের আমল যায়, ভালো কর্ম মন্দ কর্ম ওপর দিকে যাচ্ছে। ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলে থাকে, লা তাতিনাস সাআত, আমাদের কাছে কখনো কিয়ামত আসবে না, মরে যাব শেষ, আর কিয়ামত আবার পুনরুত্থান কি, ওসব বিশ্বাসী নয়। কুল, হে নবী বলে দাও, বালা অবশ্যই, হ্যাঁ ও রব্বি, আমার রবের কসম করে বলছি, লা তাতিয়ান্নাকুম, অবশ্যই তোমাদের কাছে কিয়ামত আসবে। আলিমুল গায়বি, আল্লাহ পাক হচ্ছেন অদৃশ্য সম্পর্কে একমাত্র জ্ঞানী। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আকাশে এবং জমিনে কোনো অনুপরিমাণ বস্তুও আল্লাহর অগোচরে থাকতে পারে না, আল্লাহ পাক থেকে লুকায়িত থাকতে পারে না, অনুপরিমাণ যা চোখে আমরা দেখতে পারি না, এই চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে তা লুকায়িত নয়। ওয়ালা আসগারা মিন যালিক ওয়ালা আকবার, এর চাইতে ক্ষুদ্র হইলেও, ওয়ালা এর চাইতে বড় হইলেও, সব কিছুই আল্লাহ জানেন, শুধু জানেন না, আল্লাহ রিখেও রেখেছেন। ইল্লা ফি কিতাবে মুবিন, আল্লাহ পাকের সুস্পষ্ট কিতাব লোহে মাহফুজে রয়েছে, সুরক্ষিত ফলকে সব কিছুই নির্ধারিত রয়েছে। একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, কীট পতঙ্গ কখন আসবে পৃথিবীতে, কখন যাবে, কি অবস্থায় যাবে, সব লেখা আছে। শুধু মানুষের তকদির লেখা নেই, পৃথিবীর সব কিছুরই তকদির লেখা আছে। আল্লাহ পাক বলছেন, লিয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাতে করে আল্লাহ পাক সৎকর্মশীল ইমানদারকে এবং ভালো আমলকারীদেরকে উত্তম বদলা দেন। উলাইকা লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন করিম, যারা ইমানদার এবং সৎকর্মশীল তাদের জন্য আল্লাহর মার্জনা রয়েছে এবং সম্মানজনক রিজিক রয়েছে। ওয়াল্লাযীনা সাউ ফি আয়াতিনা মুআজিজিন, পক্ষান্তরে যারা আমার আয়াত সম্পর্কে ব্যর্থ করতে চাইবে, হারিয়ে দিতে চাইবে, আল্লাহর দিনকে হারিয়ে দেব, দিন ইসলামকে উঠতে দেব না, আল্লাহর উদ্দেশ্যকে ব্যর্থ করে দেব, আল্লাহ পাক বলছেন উলাইকা লাহুম আযাবুন মিন রিজজিন আলীম, তাদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য। ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলমা আল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা হুয়াল হক, আল্লাহ পাক বলছেন কিছু জ্ঞানী মানুষ আছে যারা সত্যকে উদ্ঘাটন করতে পারে। ওয়ায়ারাল্লাযীনা উতুল ইলম, আর ওই লোকেরা দেখে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাযী উনজিলা ইলাইক, ওই কিতাবের যা তোমার উপর নাজিল হয়েছে তোমার রবের পক্ষ থেকে, কি দেখে, হুয়াল হক, সেটাকে সত্য দেখে, সত্য মনে করে, বুঝতে পারে। ওয়াহদি ইলা সিরাতিল আজিজুল হামিদ, এবং এই কিতাব যে তোমাকে দেওয়া হয়েছে, এই যে বিধান দেওয়া হয়েছে, সেটা যিনি মহাপরাক্রান্ত আল্লাহ, যিনি প্রশংসিত আল হামিদ, তার রাস্তার দিকে দিক নির্দেশনা দিক। পরকাল সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা আরো বলতো, হাল নাদুল্লুকুম আলা রাজুলিন, আরে জানো এক লোকের কথা, মুহাম্মদের কথা শুনেছো, মুহাম্মদ কি বলছে, ইউনাব্বিউকুম, তোমাদেরকে এই সব সংবাদ শোনাচ্ছে, ইজা মুজ্জিকতুম কুল্লা মুবাজ্জাক, তোমরা যখন মরে গিয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তোমাদের গোস্ত শেষ, হাড়হাড্ডি শেষ, সব শেষ হয়ে যাবে, ইন্নাকুম লাফি খালকিন জাদিদ, নাকি তোমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করা হবে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন যে তারা আরো বলতো, আফতারা আলাল্লাহি কাযিবা আম বিহি জিন্না, ই মুহাম্মদ হয় আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করেছে, আম বিহি জিন্না অথবা সে উন্মাদ, আসলে পাগল হয়ে গেছে, পাগলামিতে এসব কথাবার্তা বলছে, আর না হলে মিথ্যা রচনা করেছে, সুস্থ মস্তিষ্কে যদি থাকে তাহলে মিথ্যা রচনা করেছে। এই ছিল মিথ্যা কথা কাফের মুশরিকদের নবী সাল্লাম সম্পর্কে। আল্লাহ বলছেন, বালিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, বরং যারা পরকালে বিশ্বাসী নয়, ফিল আযাবি ওয়াদ-দালালিল বাইয়িন, তারা কঠোর শাস্তিতে রয়েছে এবং সুদূর গুমরাহিতে রয়েছে, অনেক দূর পথভ্রষ্ট হয়ে চলে গেছে, যার ফলে আর ফিরে আসার সুযোগ সুবিধা তারা পায় না, শয়তান তাদেরকে একেবারে গ্রাসী করে ফেলেছে। আল্লাহ পাক বলছেন, আফালাম ইয়ারাউ ইলা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তারা কি দেখে না চিন্তা করে ওইসব বিষয়গুলি নিয়ে যা তাদের সামনে রয়েছে আর তাদের পিছনে রয়েছে, মিনাস সামাই ওয়াল আরদ, আকাশের দিকে, সামনের আকাশ, পিছনের আকাশ, সামনের জমিন, পিছনের জমিন, তারা কি দেখে না, ইন নাশা নাখসিফ বিহিমুল আরদ, আমি আল্লাহ সর্বশক্তিমান, আমি চাইলে তাদেরকে জমির সাথে ধসিয়ে দিতাম, তাদের ভূমিতে ভূমিকম্প দিয়ে ধসিয়ে দিতাম, আও নুসকিত আলাইহিম কিসাফাম মিনাস সামাই, আর আমি চাইলে আকাশ থেকে শাস্তির কোনো টুকরো বা আকাশের কিছু অংশ ভেঙে তাদের মাথার উপর ফেলে দিতাম আর দিয়ে ধ্বংস করে দিতাম। একটা নক্ষত্র গ্রহ যদি পৃথিবীর ওপর পড়ে যায়, সারা পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে, আল্লাহ পাক বলছেন ইন্না ফিজা আলাইকাল আয়াতিন লিকুল্লি আবদি মুনিব, নিশ্চয় এতে শিক্ষণীয় বিষয় রয়েছে প্রত্যেক আল্লাহ অভিমুখী বান্দার জন্য। এতে থেকে শিক্ষা নিতে পারবে কে, যে আল্লাহ অভিমুখী, আল্লাহর একত্বকে বিশ্বাস করে সে শিক্ষা নিবে, আর যে বলবে না আল্লাহ নেই, প্রাকৃতিক প্রাকৃতিক, তার জন্য কোনো শিক্ষা নেই। আল্লাহ পাক তারপরে দাউদ আলী ইসলাম এবং সুলেমান আলী ইসলামের কথা এখানে বর্ণনা করছেন সংক্ষেপে। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলান, আর নিশ্চয় আমি দাউদ আলী ইসলামকে আমার অনুগ্রহ দিয়েছিলাম। ইয়াজিবালু, আর পাহাড়কে পর্বতমালাকে বলেছিলাম, আউবি মাহু, এই দাউদের সাথে তোমরাও তসবিহ করো, আল্লাহর গুণগান করো। দাউদ আলী ইসলাম জবুর পড়তেন, আশেপাশের আল্লাহ পাকের সৃষ্টি পাহাড় পর্বতই হোক আর জমিন হোক এগুলিকে আল্লাহ তোমরাও তসবিহ করো, আল্লাহ পাকের জিকির আজকার করো। ওয়াত্তাইর, এবং পাখি জগৎকেও আমি এই নির্দেশ দিয়েছিলাম যে তোমরাও দাউদ আলাইহিস সালামের সাথে তসবিহ করো, আল্লাহ পাকের গুণগান করো। ওয়া আলান্না লাহুল হাদীদ, এবং দাউদ আলাইহিস সালামের জন্য আমি লোহাকে নরম করে দিয়েছিলাম। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমাদের আলোচনা চলছিল সূরা সাবা আয়াত নম্বর 10, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। এই ঘটনা দিয়ে আল্লাহ পাক কাফের মুশরিকদেরকে জানাতে চেয়েছেন যে দেখো, বড় নেতৃত্ব পেয়েও আর বড় বড় আল্লাহ পাকের এমন অনুগ্রহ পেয়েছিল, এমন ক্ষমতা পেয়েছিল যে ক্ষমতা কেউ পায়নি, তারপরেও তারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছে। আল্লাহ পাকের সৎকর্মশীল বান্দা তারা ছিল, দুনিয়াতেও সম্মানিত হয়েছে, পরকালেও তারা সম্মানিত হবে। মহান আল্লাহ বলছেন যে দাউদ আলিহিস সালামের জন্য লোহাকে অত্যন্ত নরম করে দিয়েছিলাম, লোহা এমনি হাতে ধরলে মোমের মতো গলে যেত, যেইভাবে ইচ্ছা কাদা দিয়ে যেমন যা ইচ্ছা বানাবেন বানান আপনি, ওই রকম তিনি বানাতেন। আর তাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন আনে এমাল সাবেগাতিন, হে দাউদ তুমি পূর্ণ মাপের বর্ম তৈরি করো। সাবেগাত মানে পূর্ণ মাপের, এমন বর্ম তৈরি করো যাতে করে শরীরকে রণক্ষেত্রে ঢাকতে পারে, আর ছোট করে যদি তৈরি করো তাহলে গোটা শরীর ঢাকবে না, শরীর না ঢাকলে তাহলে আঘাত করে দিবে শত্রুপক্ষ শরীরের ওপর। ওয়াকাদ্দির ফি সরদ, এবং হে দাউদ তুমি কড়াসমূহ সঠিকভাবে সংযুক্ত করো। বর্ম, যে লোহার বর্ম তৈরি হবে তার কড়া দাউদ আলাইহিস সালামের আগে তৈরি হইতো না, দাউদ আলাইহিস সালাম কড়া তৈরি করলেন, লাগানো হবে, সেটা যেন একেবারে ঠিকভাবে সংযুক্ত হয়। যদি একটু ফাঁক থেকে যায়, কড়াগুলি লাগলো এসে কিন্তু ফাঁক থেকে গেল, তাহলে আঘাত হইতে পারে ওখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়া আমালুস সালিহা, এর সাথে সাথে নেক আমল করতে থাকো, ভালো কাজ করতে থাকো। ইন্নি বিমা তাআমালুন বাসির, তোমরা যা কিছু করো আমি সব কিছু দেখি। তারপরে সুলেমান আলাইহিস সালামের কথা আল্লাহ বলছেন, বিশাল রাজত্ব আল্লাহ দিয়েছেন তাকে, মানুষের ওপর শুধু না, পশু পাখির ওপর, বাতাসের ওপর, জিনের ওপর। তারপরে তো আল্লাহ পাককে ভুলে যায়নি, অহংকার তাদের অন্তরে আসেনি। আর তোমরা কি পেয়ে গেছো মক্কার মুশরিকরা, এই আবু জাহাল আবু লাহাব, এই নেতৃত্বেই আল্লাহ পরকাল ভুলে গেছো? আল্লাহ বলছেন ওয়ালে সুলাইমান আর রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন, আর আমি সুলাইমান আলাইহিস সালামের অনুগত করে দিয়েছিলাম বাতাসকে, গুদুহা শাহরুন, সকালবেলা এক মাসের পথ বাতাসে তাকে উড়িয়ে নিয়ে যেত, বাতাসের ওপর সিংহাসন নিয়ে বসে যেতেন, বাতাস নিয়ে যেত, কোনো এরোপ্লেন নেই। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বাতাসকে তার জন্য এরোপ্লেন বানিয়ে দিয়েছিলেন। সকালবেলা এক মাসের দূরত্ব, পায়ে হেঁটে গেলে, উটের পিঠে চেপে গেলে এক মাস লাগবে, সকালবেলা এক মাসের পথ ভ্রমণ করে তিনি একা না, সাথী সঙ্গীদেরকে নিয়ে আর সৈন্যদেরকে নিয়ে চললেন। রাওয়াহুহা শাহরুন, বৈকালবেলা এক মাসের পথ অতিক্রম করতেন, সামদেশ থেকে সকালবেলা চলে আসতেন আফগানিস্তান পর্যন্ত, প্যালেস্টাইন থেকে বেরিয়ে আফগানিস্তান পর্যন্ত পৌঁছে দিতেন, তাফসীরকারগণ লিখেছেন। আবার বিকালবেলা চলে গেলেন আফগানিস্তান থেকে, যখন ইচ্ছা যেখানে চলে গেলেন। আল্লাহু আকবার। ও আসালনা লাহু আইনাল কিতরি, আর আমি তার জন্য প্রবাহিত করেছিলাম গলিত তামার ঝর্ণা। তামাকে গলাবার জন্য কত মেহনত করতে হয় মানুষকে, কিন্তু সুলেমান আলাইহিস সালামের জন্য তামাকে শুধু গলিয়ে দেননি, গলিত তামার ঝর্ণা দিয়েছিলেন তাকে, আর তা দিয়ে যা ইচ্ছা তা জিনদেরকে দিয়ে তিনি তৈরি করে নিতেন। অমিনাল জিন্নে মাইয়া আমালু বাইনে ইয়াদিহি, আর জিনদের অনেকে ছিল যারা তার সামনে আল্লাহর অনুমতি ক্রমে কাজ করত, মেহনতের কাজ করত। অমাইয়া যিগ মিনহুম আন আমরিনা, আল্লাহ পাক বলছেন আমার নির্দেশ থেকে জিনদের কেউ যদি বিমুখ হয়, বক্রপথ অবলম্বন করে, নুযিকুমিন আযাবিস সাইর, তাহলে তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি আসাদন করাবো। এই আয়াত স্পষ্ট করে যে জিনদের জন্যও জান্নাত জাহান্নাম রয়েছে। যেমন জিনদের জন্য ইবাদত বন্দিগি রয়েছে আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন করা মানুষের মতো, তেমনি শেষ পরিণামে প্রতিফল জগতে আখেরাতে জিনদের জন্য সৎকর্মশীল হলে জান্নাত রয়েছে, আয়েশা আরাম রয়েছে। আর অসৎ জিনের জন্য, কাফের বিদ্রোহীর জন্য, মুশরিকের জন্য জাহান্নাম রয়েছে। ইয়ামালুন আলাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিল কাল জাওয়াব ওয়া কুদুরিন রাসিয়াত। আল্লাহ পাক রব্বুনা বলছেন যে এই জিনেরা সুলাইমান আলাইহিস সালামের স্বার্থে মা ইয়াশাউ, যা সুলাইমান আলাইহিস সালাম চাইতেন বানাত। এগুলি তো তামার ঝর্ণা, ওখান থেকে তামা উঠিয়ে নিয়ে যা ইচ্ছা তাই বানাইতো এই জিনেরা। মিম মাহারিবা প্রাসাদ, মেহরাব, মেহরাব আজকাল মসজিদের সামনে খান যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ওটাকে মেহরাব বলা হচ্ছে, কিন্তু মেহরাব মানে হচ্ছে প্রাসাদ। অতামাসিলা আর ভাস্কর্য, কিন্তু দিন ইসলামে মূর্তি বানানো নিষেধ করা হয়েছে, বরং কোথাও যদি কারো ছবি থাকে সেটাকে নিশ্চিহ্ন করে দিতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লা তাদা তিমসালান ইল্লা তামাসতাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে যাও গিয়ে দেখো মদিনার যেই কোনো জায়গায় কোনো যদি ছবি পাও, প্রতিমূর্তি পাও, তাহলে নিশ্চিহ্ন করে দাও, মুছে ফেলো। ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতা, আর যদি কোনো উঁচা কবর দেখো এটাই ফিতনার কারণ হবে, কবর মাজার পূজা শুরু হবে, ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইল্লা সাওয়াইতা, তাহলে কবরকে একেবারে সমতল করে দাও, বেশি উঁচা করে রাখবে না। সুতরাং এই কবর পাকা করা, কবর বেশি উঁচা করা, কবরের ফুল চড়ানো, কবরের উপর চাদর চড়ানো, এগুলি শিরকের কারণ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্যতার জন্য মুসলিম সমাজে এই শিরক শুরু হয়েছে। ওয়া জেফানিন জাফনাতুনের বহু বচন, এবং বড় বড় পাত্র কাল জওয়াব, হাউজের মতো, হাউজের মতো বড় বড় বিশাল পাত্র বানাতো এই জিনেরা। অকদুরিন রাসিয়াত, আর হাঁড়ি, এমন হাঁড়ি যে স্থাপিত, নড়ানো যাবে না, বড় বড় হাঁড়ি। আল্লাহাক বলছেন তারপরে এ মালু আলা দাউদ শুক্রা, হে দাউদ পরিবার তোমরা সুক্রিয়া জ্ঞাপনে তোমরা কর্ম করো। এই আয়াত স্পষ্ট করে যে আল্লাপাকের সুক্রিয়া শুধু মৌখিক নয়, মন্ত্র আমল দ্বারা, কর্ম দ্বারা সুক্রিয়া প্রকাশ করতে হবে। অন্তরে যে আপনি আল্লাহর নিয়ামতের শ্রদ্ধাশীল, আল্লাহর নিয়ামতের কদর করেন, এটা প্রকাশ করবেন কথার দ্বারা, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দান, যখনই একটা টাকা আসলো বলে আলহামদুলিল্লাহ, নয় যে টাকাটা নিয়ে এরকম নয়, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করবেন। যে কোনো নিয়ামত, ছেলে মেয়ে হইল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দান, পীর বাবার দান নয়, আলহামদুলিল্লাহ মুখেও বলবেন, কাজেও বলবেন, অন্তরে বলবেন, আল্লাহর নিয়ামতের শ্রদ্ধাশীল হবেন আর বাস্তবায়ন করবেন যে সত্যি আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন, তাই আল্লাহর ফরজ আদায় করেছেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকছেন। শুকরিয়ার আমল আল্লাহ করতে বলেছেন, এ মালু আলা দাউদ শুকর ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শুকুর, আল্লাহ বলছেন আমার শুকুর গুজার বান্দাদের সংখ্যা খুব কম। দেখেন পৃথিবীতে সর্বযুগে সৎ লোকের সংখ্যা কম, অসৎ লোকের সংখ্যা বেশি, পাপীদের সংখ্যা বেশি। আল্লাহ পাক বলছেন এই সুলাইমান আলাইহিস সালাম এত শক্তিশালী বাদশাহ, এত শ্রেষ্ঠ নবী, তারপরও তার মত হয়েছে, তাহলে বোঝা গেল যে প্রত্যেক ব্যক্তিকে মরতে হবে। ফালাম্মা কাজাইনা আলাইহিল মাউতা, যখন আমি সুলাইমান আলাইহিস সালামের মতের সিদ্ধান্ত করে দিলাম, ফয়সালা করে দিলাম, মা আদাল্লাহুম আলা মাউতিহি, তার মত সম্পর্কে কেউ জানতে পারলো না। তিনি ইবাদত বন্দী করেছেন, লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থেকেই গেছেন, কাজ কিছু বাইতুল মুকাদ্দাসের বাকি আছে, জিনদের দিয়ে নিতে হবে, জিনেরা যদি জানতে পারে যে সুলাইমান আলাইহিস সালামের মত হয়ে গেছে তো পালিয়ে যাবে, কাজ অসম্পূর্ণ থেকে যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে দিলেন না, এটা একটা দিক ছিল। আর একটা দিক ছিল যে জিনেরাও দাবি করত, আর জিন ভক্ত ও ঝাড়াও কবিরাজরাও দাবি করত যে জিনেরা গায়েব জানে, গরু হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে, কোনখানে কে নিয়ে গেছে, ছেলে হারিয়ে গেছে, কবিরাজ বলতে পারবে, ওঝা বলতে পারবে, এসব শিরকি কুফুরি আকিদা ছিল। এগুলির নিরসনের জন্য, এই বাতিল আকিদা দূর করার জন্য আল্লাহ প্রমাণ করে দিলেন যে দেখো কয়েক মাস ধরে, অনেক তাফসীরকার মধ্যে ছয় মাস বলেছেন, কয়েক মাস ধরে জিনেরা মেহনতের কাজ করেই যাচ্ছে, জানতেও পারছে না যে সুলেমান দাঁড়িয়ে আছেন, আসলে মারা গেছে। যদি জানতে পারতো এক মুহূর্তের জন্য তারা কাজ করে দিত না, সাথে সাথে পালিয়ে যেত। আল্লাহ বলছেন যে সুলেমান আলাইহিস সালামের মত সম্পর্কে কোনো কিছুই জানালো না, ইল্লা দাব্বাতুল আরদ, তবে এই জমিনের ওই পোকা, কোনো কোনো তাফসীরকারগণ বলেছেন, আর কেউ কেউ বলছে যে ঘুন, যে লাঠিতে ঘুন লাগে, এই ঘুনের পোকা, তাকুল মিনস আতাহু, তার লাঠিকে খেয়ে যাচ্ছিল। সুলাইমান আলাইহিসসালাম যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ইবাদত করছিলেন, সেই লাঠিকে খেয়ে ফেলল ঘুনে। ফালাম্মা খাররা, অথবা উই পোকাতে ফালাম্মা খাররা, তারপরে যখন লাঠিটা ভেঙে পড়ে গেলেন সুলাইমান আলাইহিসসালাম, তাবাইয়ানাতিল জিন, তখন জিন উদ্ঘাটন করতে পারলো, জানতে পারলো যারে সুলাইমান তো অনেক আগে মরে গেছে, ঘুণ লেগেছে মানে বেশ কিছু সময় আগেই মারা গেছেন। আল্লাহ কানু ইয়ালামুল গায়ব, জিনেরা জানতে পারলো, জিনেদের বিশ্বাস হলো যে আমরা গায়ব জানি না, আর জিন ভক্তদেরও এই ভ্রান্ত ধারণা দূর হলো যে জিন গায়ব জানে। জিনেরা যদি গায়ব অদৃশ্য জানতো, মা লাবিসু ফিল আযাবিল মুহিন, তাহলে এইরকম লাঞ্ছনাকর কষ্টের শাস্তিতে আর এই কাজে তারা লেগে থাকতো না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবা জাতির কথা উল্লেখ করেছেন, অনগত আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদের দৃষ্টান্ত পেশ করেন আল্লাহ কিভাবে দুনিয়াতেও সম্মানিত করেছেন আর আখেরাতেও সম্মানিত করবেন, তার নজির হচ্ছে দাউদ সুলাইমান আলাইহিমাসসালাম। আর যারা সুখ পেয়ে আল্লাহর নিয়ামতকে পাপের কাজে ব্যবহার করেছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেনি, আল্লাহর দিন মেনে চলেনি, দাতা আল্লাহ আর শিরকুফুরি করা শুরু করলো, প্রাকৃতিক দুর্যোগ, এ প্রাকৃতিক ব্যাপার, আমার বিদ্যা বুদ্ধির ফসল, আমি খুব বিচক্ষণ নেতা তাই এত বড় মর্যাদা পেয়েছি ইত্যাদি যখন শুরু করলো, আল্লাহ পরকাল সম্পর্কে গাফিল হয়ে গেল, তখন আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নিলেন। আর এর দৃষ্টান্ত হচ্ছে সাবা এলাকার লোকেরা, সাবা ইয়ামান, বর্তমান যে ইয়ামান রয়েছে সৌদি আরব দক্ষিণে, এই এলাকায় প্রাচীন যুগে এমন এক জাতি বাস করত যেই জাতিকে আল্লাহ পাকের উপরে অফুরন্ত নিয়ামত দিয়েছিলেন। নিয়ামত ব্যবসা বাণিজ্য, ব্যবসার জন্য আল্লাহ রাস্তা সুগম করে দিয়ে ভারত থেকে ব্যবসা এই সাবা পর্যন্ত প্রাচীন যুগে ইয়ামান হয়ে, আর সেখান থেকে আবার সামদেশ প্যালিস্টাইন পর্যন্ত, আর ওখান থেকে তখন আবার তাদের ব্যবসায়ী সামগ্রী ইউরোপ পশ্চিমা দেশে যাচ্ছে, রোম দেশে যাচ্ছে, এই বিশাল ব্যবসা, বরং এই ব্যবসা চীন পর্যন্ত তাদের ছড়িয়েছিল। মানুষ সুখী হয় ব্যবসা বাণিজ্যে, আর সুখী হয় চাষ আবাদে। এই নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, বাগান আর বাগান, তাদের শহরের দুই দিকে বাগান, আল্লাহ ফাকর রব্বুল উল্লেখ করেছেন। আমাদের সময় শেষ হয়েছে, সুতরাং এখানে আমাদের আলোচনা শেষ করছি, ইনশা আল্লাহ তাআলা বাকি তাফসীর পরে হবে। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আমিন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। আর যারা অসৎ মানুষ তাদের পথ থেকে আল্লাহ পাক আমাদের যেন বাঁচিয়ে রাখেন, আমিন। সাল্লাল্লাহু নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।